Book 2 98 98 98 حروف العطف المزدوجة دويتو شانجوك كاري أبوي دويتو شانجوك كاري أبوي صحيح أن الرحلة كانت جميلة إلا أنها كانت متعبة جدا. جاترا خوب بھالو چھلو كنتو بھیشون کلانتی کار. جاترا خوب بھالو چھلو كنتو بھیشون کلانتی کار. صحيح أن القطار كان حسب الموعد إلا أنه كان مليئا جدا. ٹرین شموئ متو ایشے چھلو كنتو خوبی بھیڑ چھلو. ٹرین شموئ متو ایشے چھلو কিন্তু খুবই ভিড় ছিল صحيح ان الفندق كان مريحا الا انه كان غاليا جدا হোটেল আরামদায়ক ছিল কিন্তু খুবই ব্যয়বহুল হোটেল আরামদায়ক ছিল কিন্তু খুবই ব্যয়বহুল سيسافر اما بالباص او بالقطار সে হয় বাসে যাবে না হয় ট্রেনে যাবে সে হয় বাসে যাবে না হয় ট্রেনে যাবে سياتي اما اليوم او غدا باكرا সে হয় আজ সন্ধ্যায় আসবে না হয় কাল সকালে আসবে সে হয় আজ সন্ধ্যায় আসবে না হয় কাল সকালে আসবে سيسكن اما معنا او في الفندق সে হয় আমাদের সঙ্গে থাকবে না হয় হোটেলে থাকবে সে হয় আমাদের সঙ্গে থাকবে না হয় হোটেলে থাকবে انها تتكلم الاسبانيه كما ايضا الانجليزيه সে স্প্যানিশ আর ইংরেজি দুটোই বলে সে স্প্যানিশ আর ইংরেজি দুটোই বলে لقد عاشت في مدريد كما ايضا في لندن সে মাদ্রিদ আর লন্ডন দুই জায়গাতেই থেকেছে সে মাদ্রিদ আর লন্ডন দুই জায়গাতেই থেকেছে انها تعرف اسبانيا كما ايضا انجلترا সে স্পেন আর ইংল্যান্ড দুটোর সম্পর্কেই জানে সে স্পেন আর ইংল্যান্ড দুটোর সম্পর্কেই জানে انه ليس فقط غبيا بل ايضا كسولا সে শুধু বোকাই নয় সেই সঙ্গে অলসও সে শুধু বোকাই নয় সেই সঙ্গে অলসও انها ليست فقط جميله بل ايضا ذكيه সে শুধু সুন্দরী নয় সেই সঙ্গে বুদ্ধিমতীও সে শুধু সুন্দরী নয় সেই সঙ্গে বুদ্ধিমতীও انها لا تتكلم فقط الالمانيه بل ايضا الفرنسيه সে শুধু জার্মানি বলে না সেই সঙ্গে ফ্রেঞ্চও বলে সে শুধু জার্মানি বলে না সেই সঙ্গে ফ্রেঞ্চও বলে لا استطيع ان اعزف على البيانو ولا على القيثاره না আমি পিয়ানো বাজাতে পারি না গিটার না আমি পিয়ানো বাজাতে পারি না গিটার لا استطيع ان ارقص الفالس ولا السامبا না আমি ওয়াল্টজ নাচ করতে পারি না সাম্বা না আমি ওয়াল্টজ নাচ করতে পারি না সাম্বা لا احب الاوبرا ولا البالي না আমি অপেরা পছন্দ করি না ব্যালে না আমি অপেরা পছন্দ করি না ব্যালে كلما اشتغلت بسرعه اكبر كلما انتهيت منه باكرا যত তাড়াতাড়ি তুমি কাজ করবে তত তাড়াতাড়ি তুমি কাজ শেষ করতে পারবে যত তাড়াতাড়ি তুমি কাজ করবে তত তাড়াতাড়ি তুমি কাজ শেষ করতে পারবে كلما اتيت اكثر باكرا كلما قدرت ان تذهب اكثر باكرا যত তাড়াতাড়ি তুমি আসবে তত তাড়াতাড়ি তুমি যেতে পারবে যত তাড়াতাড়ি তুমি আসবে তত তাড়াতাড়ি তুমি যেতে পারবে। كلما تقدم المرء في العمر كلما اصبح اكثر رضا যত বয়স বাড়বে মানুষ তত ধীরগতির হবে। যত বয়স বাড়বে মানুষ তত ধীরগতির হবে।